الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم شرد شبابتي حضرات علماء کرام محترم حاضرین, গতকাল বলা হয়েছে সূরা তাহার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন আর রহমান ও আলাল আরশিস্তাওয়া, দয়াল আল্লাহ আরশের উপর অধিষ্ঠিত। সার মর্ম হল আরশের উপরে আছেন, এর অর্থ আরশের নিচে নাই, কি বলেন আছেন, জমিনেও আছেন আসমানেও আছেন, আরশেও আছেন পাতালেও আছেন। আল্লাহ বলেননি যে আল্লাহ শুধুমাত্র আরশেই আছেন, এটা বলো, বলেছেন আরশে আছে। অন্য আয়াতে বলেছেন আসমানে আছেন, অন্য আয়াতে বলেছেন সকলের সাথে সাথে আছে, অন্য আয়াতে বলেছেন ওয়ামা কুন্না গাইবিন, আমি আল্লাহ অনুপস্থিত নই। যদি বলতেন সিলেটে অনুপস্থিত নই তাহলে ধরে নেওয়া যেত যে ঢাকায় অনুপস্থিত, যদি বলতেন বাংলাদেশে অনুপস্থিত নই তাহলে এর মর্ম ধরে নেওয়া যেত যে সৌদি আরবে অনুপস্থিত। কোন স্থানের নাম না বলে আল্লাহ বলেন আমি অনুপস্থিত নই, এর মানে হইল আমি কোথাও অনুপস্থিত। তাহলে কোথাও অনুপস্থিত না হলে উপস্থিত কোথায় বলতে পারেন? যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? সর্বত্র। সুতরাং এই সমস্ত আয়াতের দ্বারা এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত যে আল্লাহ সর্বত্র বিরাজমান। রাসূলের একটা হাদিস আমি আপনাদের গতকাল বলেছি, আল্লাহ রাসূল বলেন ইন্নাকা লা তাদউনা আসমা ওয়ালা গায়বা, তোমরা যে আল্লাহর কাছে দোয়া করো তিনি বদির নন, শুনেন, তিনি অনুপস্থিত নন, উপস্থিত আছেন। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আরশে উপস্থিত নন, শুধু আসমানে উপস্থিত নন, শুধু জমিনে উপস্থিত নন, শুধু পাতালে উপস্থিত নন, তিনি সর্বত্র বিরাজমান। বাকি রল আল্লাহর কোথাও বিরাজমান থাকায় আর বান্দার বিরাজমান থাকায় বিভিন্ন ব্যবধান আছে। বান্দা বিরাজমান থাকে সুনির্দিষ্ট স্থানে, অন্যখানে থাকেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাজমান থাকেন সর্বত্র। বান্দা যেখানে বিরাজমান থাকে সেখানে সে নির্ভরশীল থাকে। আপনি যেখানে বসা আছেন সেখানে আপনার শরীরের ভর পড়েছে কিনা, আপনার নিচ থেকে মাটির সেই অংশ সরিয়ে নিলে আপনি বসা থাকবেন না, পড়ে যাবেন, এটা হল বান্দার বিরাজমান থাকার অবস্থা। আমরা যেখানে বিরাজমান থাকি সেখানের উপর নির্ভরশীল হয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বত্র বিরাজমান কিন্তু কোন স্থানের উপর নির্ভরশীল নন। ব্যবধান আছে কিনা? আমাদের বিরাজমান থাকায় আর আল্লাহর বিরাজমান থাকায় ব্যবধান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জগৎ বলতে কিছু ছিল না, যখন স্থান বলতে কিছু ছিল না, আসমান জমিন আরশ কুরসি পাতাল পুরি কিছুই ছিল না, তখনও আল্লাহ ছিলেন কিনা? এর দ্বারা আরো পরিষ্কার ভাবে প্রমাণ হয়ে গেল যে আল্লাহর বিরাজমান থাকা নির্ভরশীল অবস্থায় নয়, বান্দার বিরাজমান থাকা নির্ভরশীল অবস্থায় হয়। আমরা যেখানে থাকি সে জায়গার উপর নির্ভরশীল হয়ে থাকে। আল্লাহ সর্বত্রই থাকেন কিন্তু স্থানের উপর নির্ভরশীল হয়ে নয়। তাহলে কিভাবে, এই কিভাবে প্রশ্নের জবাব একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না, যেভাবে আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহ আরশের উপরে আছেন কিভাবে, আমরা তাকি যেভাবে, না আল্লাহর পক্ষে সম্ভব যেভাবে। আল্লাহ আসমানের উপরে আছেন কিভাবে, আমরা তাকি যেভাবে, না আল্লাহর পক্ষে সম্ভব যেভাবে। আল্লাহ জমিনে আছেন কিভাবে, আমরা তাকি যেভাবে, না আল্লাহর পক্ষে সম্ভব যেভাবে। এই ব্যবধানটুকু সবার দেখতে হবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, আমি গতকাল বলেছি আমাদের সমাজের একদল চরমপন্থী লামাজহাবী আছে, কিছু লামাজহাবী আছে এরা চরমপন্থী নয়, এরা নরমপন্থী। আরেকদল লামাজহাবী আছে চরমপন্থী। নরমপন্থী লামাজহাবীরা মাজহাবের অনুসরণ করে না কিন্তু মাজহাবের অনুসরণকে নিন্দাও করে না, প্রশংসাই করে। বুঝে থাকলে বলুন তো, এদেরকে চরমপন্থী লামাজহাবী বলা যায় না নরমপন্থী? যারা নিজেরা মাজহাবের অনুসরণ না করলেও মাজহাবের অনুসরণকে নিন্দা না করে প্রশংসাই করে, এরা কেমন লামাজহাবী? নরমপন্থী লামাজহাবী। এদের ব্যাপারে আমাদের কোন কথা নেই। আমাদের সমাজে নূতনভাবে উদ্ভব হচ্ছে একদল চরমপন্থী লামাজহাবী, এরা মাজহাব মানে না তো মানেই না, মাজহাব মানাকে শুধু গুনাই বলে না, মজহাব মানাকে শুধু বেদাতই বলে না, মজহাব মানাকে এরা বলে শিরিক। হুকুম মানব আল্লাহ, আবু হানিফার হুকুম মানব কেন? একমাত্র আল্লাহর হুকুম মানলে হয় এবাদত, আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানলে হয় শিরিক। এদের যুক্তির নমুনা, একমাত্র আল্লাহর হুকুম মানলে হয় এবাদত, আর কারো হুকুম মানলে হয় শিরিক। এই কুযুক্তিটা একটু সময়ের জন্য মেনে নিলে দেখেন পরিণতি কি দাঁড়ায়। আল্লাহ পবিত্র কোরআনের সূরা নিসা এর 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। অর্থাৎ হে ঈমানদার, তোমরা আনুগত্য করো আল্লাহ, হুকুম লঙ্ঘনের মাধ্যমে না হুকুম পালনের মাধ্যমে। আনুগত্য করবো আল্লাহর হুকুম মানার মাধ্যমে না হুকুম লঙ্ঘনের মাধ্যমে? হুকুম মানার মাধ্যমে। তাহলে মর্ম হল হুকুম মানো আল্লাহ। সাথে সাথে বলেন ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো রাসুলের, মানে হুকুম মানো রাসুলের। একমাত্র আল্লাহর হুকুম মানার পর আর কারো হুকুম মানলে যদি শিরিক হয়, আল্লাহ নিজেই তো এমন শিরিক করার আদেশ করেছেন আমাদেরকে কোরআনে। আসলে এইটা শিরিক নয়, এইটা হল লামজহাবীদের চরম পন্থা। শিরিক না লামজহাবীদের চরম পন্থা, চরম পন্থা। এই পর্যন্তই কথা শেষ নয়। আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, মুস্তাহিদ ইমামগণের হুকুম মানো। মুস্তাহিদ ইমামের হুকুম মানলে যদি শিরিক হয়, আল্লাহ নিজেই তো সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন মুস্তাহিদ ইমামের আনুগত্য করো, মুস্তাহিদগণের আনুগত্য করো। তাহলে শিরিক করার কথা তো আল্লাহ নিজেই বলে দিলেন। তোমরা শিরিকের যেই ডেফিনেশন পেশ করো, এই অপব্যাখ্যা মতো শিরিক করার নির্দেশ দিয়েছেন আল্লাহ করো। সুতরাং তোমাদের মন গড়া ব্যাখ্যায় শিরিক যথাযথভাবে সংজ্ঞায়িত হয় না। তোমরা যেইটাকে শিরিক বলো সেইটার নাম শিরিক নয়। শিরিক হল যেখানে আল্লাহর হুকুম সুস্পষ্ট, সেখানে আল্লাহর হুকুমের পরিবর্তে, আল্লাহর হুকুমের মোকাবেলায় অন্য কারো হুকুম মানার নাম শিরিক। যেখানে আল্লাহর হুকুম সুস্পষ্ট, সেখানে আল্লাহর হুকুমের বিপরীতে অন্য কারো হুকুম মানার নাম শিরিক। যেখানে আল্লাহর কোন সুস্পষ্ট হুকুম নাই, সেখানে রাসুলের হুকুম মানার নির্দেশ দিয়েছেন আল্লাহ, ওয়া আতিউর রাসূল বলে। আর যেখানে রাসুলের সুস্পষ্ট কোন হুকুম নাই, সেখানে মুস্তাহিদ ইমামগণের হুকুম মানার নির্দেশ দিয়েছেন আল্লাহ, ওয়া উলিল আমরি মিনকুম বলে। তাই আল্লাহ অন্য আয়াতে বিষয়টা আরো সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে বলেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসুলের আনুগত্য করলো তারা আল্লাহরই আনুগত্য করলো। কেন? রাসুল নিজের পক্ষ থেকে কোন হুকুম প্রদান করেন না। যেখানে আল্লাহর হুকুম অস্পষ্ট থাকে, সেখানে রাসুল আল্লাহর হুকুমের এই সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করেন মাত্র। সুতরাং রাসুলের হুকুম মানাই আল্লাহর হুকুম মানার নামান্তর। তেমনি ভাবে যেখানে রাসুলের হুকুম থাকে অস্পষ্ট, সেখানে মুস্তাহিদ ইমামগণ তার সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করেন মাত্র। তাই মুস্তাহিদ ইমামগণের মজহাব মানা শিরিক নয়, আল্লাহ নিজেই কোরআনে তাদের মজহাব মানার নির্দেশ দিয়েছেন। কাজেই মজহাব অনুসরণ করাকে যারা গুনাহ বলে, মজহাব অনুসরণ করাকে যারা বেদাত বলে, মজহাব অনুসরণ করাকে যারা শিরিক বলে, এরা নরমপন্থী লামজহাবি না চরমপন্থী লামজহাবি। এই কথাটা মনে রাখতে হবে। লামজহাবি দুই দল, একদল নরমপন্থী একদল চরমপন্থী। নরমপন্থী লামজহাবিরা নিজেরা মজহাব অনুসরণ না করলেও মজহাবের অনুসারীদেরকে নিন্দা করে না, প্রশংসাই করে। এরা হইল নরম পন্থীলা মজহাবি, এদের নিয়ে আমাদের কোন আলোচনা নাই, আমাদের বিরুদ্ধে যেমন এদের কোন সমালোচনা নাই, এদের বিরুদ্ধেও আমাদের কোন সমালোচনা নাই। কিন্তু চরমপন্থী মাযহাবীরা নিজেরা তো মাযহাব অনুসরণ করেই না, যারা মাযহাবের অনুসরণ করে এদেরকে বলে বেদাতি, এদেরকে বলে মুশরিক, এদেরকে বলে বেঈমান কাফির। এই জন্য এদের এই ভ্রান্ত মতবাদ এর খণ্ডন পরিষ্কার ভাবে বুঝার জন্য মজহাব জিনিসটা কি, মজহাব শব্দের অর্থ কি, কেন আল্লাহ কুরআনে আমাদেরকে মজহাব অনুসরণের নির্দেশ দিলেন, কেন রাসূল আমাদেরকে হাদিস শরীফে মজহাব অনুসরণের নির্দেশ দিলেন, কেন সাহাবায়ে কেরামের মধ্যে এতগুলি মজহাব হইল, কেন একদল সাহাবা আর বিভিন্ন সাহাবীর মজহাব অনুসরণ করলেন, এটা যেন পরিষ্কার ভাবে বোঝা যায়। এই জন্য প্রথমেই আমাদের বোঝা দরকার মজহাব শব্দের অর্থ কি, মজহাব জিনিসটা কি। এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসা এর 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমান, হে ইমানদারগণ, আতিউল্লাহ আল্লাহর হুকুম, ওয়া আতিউর রাসূল রাসূলের হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম মুস্তাহিদগণের হুকুম মানো, ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমাদের মুস্তাহিদরা যদি কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করতে গিয়া ভিন্ন ভিন্ন মত পোষণ করেন, তাদের পোষিত এক একটা মতের নাম এক একটা মজহাব। বুঝতে পারছেন মজহাব জিনিসটা কি? মজহাব শব্দের অর্থই পথ, মজহাবি অর্থ যার পথ আছে, লা মজহাবি অর্থ যার পথ নাই। বলুন, মজহাব শব্দের অর্থই পথ, মজহাবি অর্থ যার পথ আছে, লা মজহাবি অর্থ যার পথ নাই। কিসের পথ নাই এবার বুঝার চেষ্টা করুন। সূরা নিসার 59 নম্বর আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কুরআন, পৃথিবীর বিখ্যাত দার্শনিক এবং পৃথিবীর বিখ্যাত ওলি, এক ব্যক্তির মধ্যে এই তিন গুণের সমন্বয় বিরল ব্যাপার। পৃথিবীতে এমন লোক কমই আছে যার মধ্যে এই তিন গুণের খাতে পড়ে, পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কুরআন, পৃথিবীর বিখ্যাত ওলি, পৃথিবীর বিখ্যাত দার্শনিক, যে এক দুইজন ছিলেন পৃথিবীতে, এর মধ্যে একজন হলেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ। তার অমর গ্রন্থ তফসিরে কবিরে লেখেন, আল্লাহ যে পবিত্র কোরআনের সূরা নিসার 59 নম্বর আয়াতে ইমানদারদেরকে নির্দেশ দিলেন আতিউল্লাহ, এর অর্থ হল ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ। এরপরে যে বললেন আতিউর রাসূল, রাসূলের আনুগত্য কর, তার মানে হল ইসলামের যে বিধান সুস্পষ্ট ভাবে কোরআনে না পাও সেই বিধান যদি রাসূলের হাদিসে পাও তাহলে সেইটা রাসূলের হাদিস থেকে গ্রহণ কর। তারপরে যে বললেন ওয়া উলিল আমরি মিনকুম, এর মর্ম হল ইসলামের যে বিধান সুস্পষ্টভাবে কোরআনেও না পাও হাদিসেও না পাও সেই বিধান যদি উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পাও তাহলে সেই বিধান উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত থেকেই গ্রহণ কর। এটাকে পরিভাষাগতভাবে ইজমায়ে উম্মত বলা হয়। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াজমাউ উম্মতি আও কালা উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। ইসলামের যে বিধান সুস্পষ্টভাবে কোরআনে পাওয়া যায় না, ইসলামের যে বিধান সুস্পষ্টভাবে রাসূলের হাদিসে পাওয়া যায় না, এমন বিধান কোরআন হাদিসের আলোকে উদ্ভাবন করে নেওয়ার দায়িত্ব দিয়েছেন আল্লাহ সূরা নিসার 83 নম্বর আয়াতে। ইসলামের যে বিধান সুস্পষ্টভাবে কোরআনে পাওয়া যায় না, ইসলামের যে বিধান সুস্পষ্ট ভাবে হাদিসে পাওয়া যায় না, এই বিধান কোরআন হাদিসের আলোকেই উদ্ভাবন করে নেওয়ার দায়িত্ব দিয়েছেন আল্লাহ সূরা নিসার 59 সূরা নিসার 83 নম্বর আয়াতে। দায়িত্ব যাদেরকে দিয়েছেন তাদেরকেই মুস্তাহিদ ইমাম বলা হয়, উদ্ভাবন করার পদ্ধতিকে ইজতিহাদ বলা হয়, উদ্ভাবন করাকে ইস্তেমবাত বলা হয়। 83 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় ইস্তামবিতুনা শব্দ ব্যবহার করেছেন। এই শব্দগুলি কোরআন হাদিস থেকে গৃহীত শব্দ। আল্লাহ যাদেরকে এই সমস্ত বিধান উদ্ভাবন করার দায়িত্ব দিয়েছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে, তারা ইসলামের বিধানগুলি উদ্ভাবন করবেন মন গড়াভাবে না কোরআন হাদিসের আলোকে? হ্যাঁ, মন গড়াভাবে নয়, কোরআন হাদিসের আলোকে। এই আলোকে উদ্ভাবন করার নাম ওই ইজতিহাদ। কোরআন হাদিসের আলোকে ইসলামের কোন বিধান উদ্ভাবন করার নাম ইজতিহাদ। ইজতিহাদ করে কোরআন হাদিসের আলোকে ইজতিহাদ করে বিধান উদ্ভাবন করতে গিয়ে মুস্তাহিদগণ যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছতে পারে, এটার নাম উম্মতের ইজমা। বলেন, ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছতে পারলে এর নাম কি? উম্মতের ইজমা। এই ইজমার প্রতি নির্দেশ করে আল্লাহ ওয়া উলিল আমরি মিনকুম বলেছেন। আর যদি মুস্তাহিদগণ কোরআন হাদিসের আলোকে ইসলামের কোন বিধান উদ্ভাবন করতে গিয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্তে উপনীত হতে না পেরে এক একজন মুস্তাহিদ যদি এক একটা মত ব্যক্ত করেন, এক একজন মুস্তাহিদের ব্যক্ত করা এক একটা মত, এক একটা পথ, এক একটা মজহাব, এক একটা মতই এক একটা পথ, এক একটা মজহাব। সুতরাং সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তফসিরে কবীরের বিবরণ মতে ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়া যাওয়ার চারটা ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন। ইসলামের বিধিবিধান হয়তো কোরআনে পাওয়া যাবে, আর না হয় রাসূলের হাদিসে পাওয়া যাবে, আর না হয় উম্মতের ইজমায় পাওয়া যাবে, আর না হয় মুস্তাহিদ ইমামগণের মজহাবে পাওয়া যাবে। পরিষ্কারভাবে বুঝে থাকলে বলুন, সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার সর্বমোট ঠিকানা কতটা শনাক্ত করে দিয়েছেন? চারটা। এক নম্বর আল্লাহর কোরআন, দুই নম্বর রাসুলের হাদিস, তিন নম্বর উম্মতের ইজমা, চার নম্বর মুস্তাহিদগণের মজহাব। সুতরাং মজহাবেও ইসলামের বিধান আছে, সেইটাও অনুসরণ করার কথা আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন। সুতরাং মজহাব মানারে যারা শিরিক কয়, যারা মজহাব মানে এদেরকে যারা, কারণ মজহাবেও ইসলামের বিধান আছে, সেটাও পালন করার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন। এবার আমরা ইসলামের কোন বিধান কোরআনে পাইলাম, কোন কোন বিধান কোরআনে পাইলাম, এর উদাহরণ বোঝার চেষ্টা করব। ইসলামের কোন কোন বিধান রাসূলের হাদিসে পাইলাম, তার উদাহরণ বোঝার চেষ্টা করব। ইসলামের কোন কোন বিধান উম্মতের ইজমায় পাইলাম, তার উদাহরণ বোঝার চেষ্টা করব। ইসলামের কোন কোন বিধান মুস্তাহিদ ইমামগণের মজহাবে পাইলাম, তার উদাহরণ বোঝার চেষ্টা করব। এর আগে একটা প্রশ্নের জবাব দিতে চাই, সেটা হলো ইসলামের যাবতীয় বিধিবিধান যদি আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনে দিয়া দিতেন, তাহলে কি বাকি তিন ঠিকানায় আমাদের যেতে হতো? অথবা ইসলামের যাবতীয় বিধিবিধান যদি রাসূল সুস্পষ্টভাবে তার হাদিসে দিয়ে দিতেন, তাহলে কি ইসলামের বিধান অনুসন্ধান উম্মতের ইজমায় করতে হইত? ইসলামের বিধান ইমামগণের মজহাবে অনুসন্ধান করতে হইত? হইত না। তাহলে ইসলামের যাবতীয় বিধিবিধান সুস্পষ্টভাবে আল্লাহ কোরআনে উল্লেখ করে দিলেন না কেন? ইসলামের যাবতীয় বিধিবিধান হাদিস শরীফে আল্লাহ রাসূল সুস্পষ্টভাবে উল্লেখ করে দিলেন না কেন? এই প্রশ্ন অনেকের অন্তরেই জাগে যখন আলোচনাটা করা হয়। এই জন্য আগে প্রশ্নের মীমাংসা হোক, তারপরে আমরা উদাহরণ বোঝার চেষ্টা করব। ইসলামের কোন বিধান কোরআনে পাইলাম, ইসলামের কোন বিধান হাদিসে পাইলাম, ইসলামের কোন বিধান উম্মতের ইজমায় পাইলাম, ইসলামের কোন বিধান মুস্তাহিদ ইমামগণের মজহাবে পাইলাম। এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হইল, কেন ইসলামের যাবতীয় বিধান পরিষ্কারভাবে আল্লাহ কোরআনে উল্লেখ করলেন? কেন ইসলামের যাবতীয় বিধান রসুল পরিষ্কার ভাষায় তার হাদিসে উল্লেখ করলেন না? তার সংক্ষিপ্ত জবাব, বিস্তারিত জবাব মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন। আলোচনা করতে গেলে একটা প্রশ্নের জবাবের আলোচনায় দুই ঘন্টা দুই তিন ঘন্টা সময় চলে যাবে, এই জন্য বিস্তারিত আলোচনার অবকাশ নাই। অতি সংক্ষেপে বলছি, মুফাসসিরিন কেরাম এই প্রশ্নের যত জবাব আলোচনা করেছেন সমস্ত জবাবের সার মর্ম হল, আল্লাহ সুস্পষ্টভাবে ইসলামের অনেক বিধান কুরআনে বর্ণনা করেন না, রাসূল ইসলামের অনেক বিধান সুস্পষ্টভাবে হাদিস শরীফে বর্ণনা করেন না বান্দার সুবিধার জন্য। এটা বুঝতে একটু কঠিন হয়, আমরা সাধারণ বিবেকে বুঝি যে সুস্পষ্টভাবে বললে তো বুঝতে সুবিধা হয়, সুস্পষ্টভাবে না বললে কিভাবে সুবিধা হয় এটা এখনো বুঝার বাকি। এই জন্য উদাহরণের মাধ্যমে বুঝার চেষ্টা করব। যেমন আপনারা কি জানেন, বৎসরে কোনো এক মাস রোজা রাখা ফরজ? সারা বৎসরে কোনো এক মাস রোজা রাখা ফরজ জানেন কিনা? কোন মাসে রোজা রাখা ফরজ, এই প্রশ্নের জবাব আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে সুস্পষ্টভাবে দিয়েছেন, শাহরুর রমাদান, রমজান মাসে রোজা রাখা ফরজ। কোন মাসে রোজা রাখা ফরজ এই প্রশ্নের সমাধান পরিষ্কারভাবে কোথায় পাইলা? কুরআনে। তাই আল্লাহ বলেন আতিউল্লাহ, ইসলামের যে বিধান আল্লাহর কুরআনে পাও সেই বিধান কুরআন থেকেই গ্রহণ কর। আমরা এটা কুরআন থেকেই গ্রহণ করেছি, ইমাম আবু হানিফার মজহাব থেকে গ্রহণ করিনি। যে রমজান মাসে রোজা রাখা ফরজ যে ইমাম আবু হানিফার মজহাবের দ্বারা প্রমাণিত নয়, রমজান মাসে রোজা রাখা ফরজ যে ইমাম শাফেঈর মজহাবের দ্বারা প্রমাণিত নয়, রমজান মাসে রোজা রাখা ফরজ এটা ইমাম মালিকের মজহাবের দ্বারা প্রমাণিত নয়, রমজান মাসে রোজা রাখা ফরজ এটা ইমাম আহমদ বিন হাম্বালের মজহাবের দ্বারা প্রমাণিত নয়, সুস্পষ্ট ভাষায় কোরআনের আয়াতের দ্বারা প্রমাণিত। এসব ব্যাপার নিয়ে কোন মজহাব হয় না। এই জন্য হানাফি মজাব মতেও রমজান মাসে রোজা রাখা ফরজ, শাফি মজাব মতেও রমজান মাসে রোজা রাখা ফরজ, মালিকি মজাব মতেও রমজান মাসে রোজা রাখা ফরজ, হাম্বলি মজাব মতেও রমজান মাসে রোজা রাখা ফরজ। কোন মাসে রোজা রাখা ফরজ এটা নিয়ে হানাফি শাফি একতলাফ নাই কেন? সুস্পষ্টভাবে কোরআনে পাওয়া যায়। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ এই প্রশ্নের সুস্পষ্ট জবাব আল্লাহ কোরআনের আয়াতে দেননি, বরং এ ব্যাপারে আল্লাহ বলেন আইয়ামাম মাদুদাত, গোনা বাঁচা কয়েকদিন। বলেন গোনা বাঁচা কয়েকদিন বলতে সুনির্দিষ্ট কোন সংখ্যা বোঝায় না অস্পষ্ট? আল্লাহ ভুলবশত ব্যাপারটা অস্পষ্ট রেখেছেন কোরআন না জেনে শুনে। আমি এক বক্তব্যে বলেছিলাম যে বন্দার সুবিধার জন্য আল্লাহ ইসলামের অনেক বিধান ইচ্ছাকৃতভাবেই কোরআনে অস্পষ্ট রেখেছেন বন্দাদের সুবিধার জন্য। এটারে ব্যঙ্গ করে আল্লাহ মাযহাবীরা ইন্টারনেটে আমার বিরুদ্ধে তিরস্কার করে নাউযুবিল্লাহ পড়েছে এবং আমার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহর মেহরবানি, আমার হেদায়েতের জন্য কোন বান্দরে আল্লাহর কাছে দোয়া করার দরকার নাই। তাই আমি আপনাদের জিজ্ঞেস করি, রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, দিনের সংখ্যাটা কি আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন? ভুলবশত বলেন না ইচ্ছাকৃতভাবে? তাহলে আল্লাহ ইচ্ছাকৃতভাবে বলেননি কইলে নাউযুবিল্লাহ ভরো কেন? ইত্রামির রাখা ভাও না। এবার শুনুন কেন আল্লাহ ইচ্ছাকৃতভাবে বিষয়টা অস্পষ্ট রাখে, এই প্রশ্নের একাধিক জবাব তফসীরের কিতাবে লেখা আছে। এর মধ্যে একটা জবাব হল, আল্লাহ যদি সুস্পষ্টভাবে বলে দিতেন রমজান মাস আসা মাত্রই একটা না 30 দিন রোজা রাখা ফরজ, এইভাবে সংখ্যাটা যদি সুস্পষ্টভাবে বলে দিতেন তাহলে যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাইত সেই বছর ঈদের দিন রোজা রেখে আল্লাহর নির্ধারিত সংখ্যা 30 পূরণ করতে হইত, তখন বান্দাদের বড় সুবিধা হইত না অসুবিধা হইত? পরিষ্কার হইল কিনা? আল্লাহ কেন ইসলামের কোন বিধান কোরআনে অস্পষ্ট রাখেন, বান্দাদেরকে অসুবিধায় ফেলার জন্য না বান্দাদের সুবিধার জন্য? এই কারণে আল্লাহ কোরআনে সুস্পষ্ট সংখ্যা বলেন। এরপরে আল্লাহ বলেন ওয়া আতিউর রাসূল, কোরআনে যদি ইসলামের কোন বিধান সুস্পষ্ট ভাবে না পাও তাহলে রাসূলের হাদিসে পাও কিনা দেখো। এবার আমরা রাসূলের হাদিস অনুসন্ধান করে দেখি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বছর রমজান মাসের ২৯ তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর ২৯ রোজা রাখতে হবে, যেই বছর রমজান মাসের ২৯ তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না সেই বছর ৩০ রোজা রাখতে হবে। ব্যাখ্যাটা কোথায় ভাইয়া? আল্লাহ কোরআনে বলেছিলেন গলা বাসা কয়েকদিন অস্পষ্ট, রাসূলের হাদিসে পাইলাম তার সুস্পষ্ট ব্যাখ্যা। এমত অবস্থায় কোরআন মানি হাদিস মানি না বলা যাবে না, কোরআন মানার কোন পথ নাই, হাদিসেই মানতে হবে। এখানে তো কোরআন মানার কোন পথ নাই, কোরআন তো আমাদেরকে এই ব্যাপারে কোন ব্যাখ্যা দেয় না, রাসূলের হাদিস আমাদেরকে ব্যাখ্যা দিয়া বলে যে গোনা বাসা কয়েকদিনের ব্যাখ্যা হলো ২৯ তারিখে সান দেখা গেলে ২৯ রোজা ফরজ, ২৯ তারিখে চাঁদ দেখা না গেলে ৩০ রোজা ফরজ। এই ব্যাপারে ২৯ রোজা রাখবো না ৩০ রোজা রাখবো সমাধান কোরআনে পাইলাম না হাদিসে পাইলাম? সুতরাং ইসলামের কিছু বিধান রাসূলের হাদিসে পাওয়া যায় এর সুস্পষ্ট উদাহরণ হবে। এরপরে দেখুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার প্রথম যোগ্য খলিফা কে হবে, এই প্রশ্নের কোন জবাব কোন কোরআনের কোন আয়াতে তো নাই, রাসূলের কোন হাদিসেও সুস্পষ্ট ভাবে নাই। আপনারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিশ্চিতভাবেই রাসূলের প্রথম যোগ্য খলিফা বিশ্বাস করেন? কোথায় ভাইলেন কথাটা? কোরআনে না হাদিসে? কোরআনেও ভাইলেন না হাদিসেও ভাইলেন না, বিশ্বাস করেন কেন? আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, যেই কথাটা কোরআন হাদিসে সুস্পষ্ট ভাবে না পাও সেই কথাটা তোমাদের যোগ্য ব্যক্তিরা মুস্তাহিদ ইমামরা ইস্তিহাদ করে উদ্ভাবন করবে, উদ্ভাবন করতে গিয়ে যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে পারে তাহলে এটার নাম উম্মতের ইজমা, উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত হয়েছে। একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলের প্রথম যোগ্য খলিফা। আমরা বিশ্বাস করি কোরআনে পাইয়া হাদিসে পাইয়া না উম্মতের ইজমায় পাইয়া? ইসলামের অনেক বিধান রাসূল তার হাদিসে অস্পষ্ট রাখেন কেন? উম্মতের অসুবিধার জন্য না উম্মতের সুবিধার জন্য? এরও একটা উদাহরণ দেখুন, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুল কদরের সুনির্দিষ্ট তারিখ আল্লাহর পক্ষ থেকে আমাকে অবগত করে দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকেই আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আল্লাহই জানায় দিছিলেন আল্লাহই ভুলাইয়া দিছিলেন। কেন? যদি সুস্পষ্টভাবে রাসূল সুনির্দিষ্ট তারিখ বলে দিতেন নিশ্চিতভাবে ২৭ রমজান এই লাইলাতুল কদর, তাইলে উম্মতের সিংহভাগ শুধুমাত্র এক রাত্রে বন্দেগী করত, অন্য রাত্রে করত না। আল্লাহ রাসূল এখানে অস্পষ্টতা সৃষ্টি করে দিয়ে বলেন তোমরা ২১ তারিখে লাইলাতুল কদর অনুসন্ধান করো, ২৩ তারিখে অনুসন্ধান করো, ২৫ তারিখে অনুসন্ধান করো, ২৭ তারিখে অনুসন্ধান করো, ২৯ তারিখে অনুসন্ধান করো। বলুন অস্পষ্ট রাখার, সুস্পষ্ট রাখলে করতো এক রাত, অস্পষ্ট রাখার কারণে করবে পাঁচ রাত। কোনটা সুবিধা? অস্পষ্টতা সুবিধা। পরিষ্কার হইল কিনা? আল্লাহ ইসলামের অনেক বিধান কোরআনেও অস্পষ্ট রাখেন কেন? বন্দাকে অসুবিধায় ফেলার জন্য না বন্দার সুবিধার জন্য? রাসূল ইসলামের অনেক বিধান হাদিসেও অস্পষ্ট রাখেন কেন? উম্মতকে অসুবিধায় ফেলার জন্য না উম্মতের সুবিধার জন্য? এইটুকু কথা চিরকাল আপনাদের স্মরণ রাখতে হবে। এরপর যে কথা আল্লাহ কোরআনেও সুস্পষ্টভাবে বলেননি আমাদের সুবিধার জন্য, যে কথা রাসূল তার হাদিসেও সুস্পষ্টভাবে বলেননি আমাদের সুবিধার জন্য, এখন তো সুস্পষ্ট ব্যাখ্যা না পাইলে পালন করারই কোনো পথ নাই, এখন সুস্পষ্ট ব্যাখ্যা ভাবো কোথায়? সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে বলেন মুস্তাহিদগণ সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করবেন মন গড়া ভাবে নয়, কোরআন হাদিসের এই আলোকে। মুস্তাহিদগণ কোরআন হাদিসের আলোকে সুস্পষ্ট ব্যাখ্যা বের করতে গিয়ে যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে পারেন, এর নাম উম্মতের ইজমা। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, উম্মত এইভাবে কোরআন হাদিসে ইসলামের কোন বিধান সুস্পষ্ট ভাবে না পেয়ে কোরআন হাদিসের আলোকে মুস্তাহিদগণ উদ্ভাবন করতে গিয়ে যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে পারেন, মুস্তাহিদগণের সেই ঐক্যবদ্ধ সিদ্ধান্তটা আল্লাহর কাছে শতকরা একশো ভাগ নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। হাদিসটা হলো রাসূলের হাদিসটা হলো ইন্নাল্লাহ লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাতিন আবাদা। হাদিসের তর্জমা করে ব্যাখ্যা করলে সময় বেশি লাগবে, এই জন্য হাদিসের মর্মটা বলে দিলাম। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত কোরআনে হওয়ার কারণে না হওয়ার কারণে, আমার উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হাদিসে পাওয়ার কারণে না পাওয়ার কারণে, কোরআন হাদিসে সুস্পষ্ট সমাধান না পাওয়ার কারণে, কোরআন হাদিসের আলোকে সিদ্ধান্ত বের করতে গিয়ে উম্মত যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিবে, এই ঐক্যবদ্ধ সিদ্ধান্তটা আল্লাহর কাছে শতকরা একশো ভাগ নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে। এবার বলুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আপনারা রসুলের প্রথম অযোগ্য খলিফা বিশ্বাস করেন না যোগ্য খলিফা? পাইলেন কোথায়? কোরআনে না, হাদিসে না, উম্মতের ইজমা? চরমপন্থী লা মাযহাবিরা কয় কোরআন মানি হাদিস মানি আর কোন দলিল মানি না, তাইলে আবু বকরকে রসুলের প্রথম যোগ্য খলিফা মানো কিনা বলো? যদি বলো মানো না, তাইলে আর কোন কথা নাই, তুমি পথভ্রষ্ট গুমরা। আর যদি বলো আবু বকরকে রসুলের প্রথম যোগ্য খলিফা মানি, কোরআন ভাইয়া মানছো না হাদিসে ভাইয়া মানছো, তোমরা তো কোরআন হাদিসের বাইরে কিছু মানো না, তাহলে আবু বকরকে রসুলের প্রথম যোগ্য খলিফার দলিল কোথায় পাইলা? তোমার বাবার মাথায়। আপনারা যারা আবু বকরকে রসুলের প্রথম যোগ্য খলিফা মানেন, কথাটা কোরআনে পাইয়া মানলেন? হাদিসে পাইয়া না উম্মতের ইজমা? উম্মতের ইজমা। এর দিকে নির্দেশ করে আল্লাহ ওয়া উলিল আমরি মিনকুম বলেছেন, ইসলামের যে বিধান কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো, ইসলামের যে বিধান হাদিসে পাও সেই বিধান হাদিস থেকে গ্রহণ করো, ইসলামের যে বিধান উম্মতের ইজমায় পাও সেই বিধান উম্মতের ইজমার থেকে গ্রহণ করো। উম্মতের ইজমার স্তর তিনটা, সাহাবায়ে কেরামের ইজমা, মুস্তাহিদ ইমামগণের ইজমা, উলামায়ে উম্মতের ইজমা। সাহাবায়ে কেরাম যে ব্যাপারে ঐক্যমত পোষণ করেন, চার মজাবের চার ইমামের অধিকার থাকে না সেই ব্যাপারে দ্বিমত পোষণ করার, যেহেতু সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন একমাত্র আবু বকর রসুলের প্রথম যোগ্য খলিফা, কাজেই এই ব্যাপারে আবু হানিফারও কোনো দ্বিমত নাই, ইমাম শাফিঈরও কোনো দ্বিমত নাই, ইমাম মালিকেরও কোনো দ্বিমত নাই, ইমাম আহমদ বিন হাম্বলেরও কোনো দ্বিমত নাই। বলুন, আবু বকর রসুলের প্রথম যোগ্য খলিফা এই কথাটা কোরআনে ছিল না, এই কথাটা হাদিসে ছিল না, তারপরেও আবু হানিফার দ্বিমত নাই কেন, ইমাম শাফিঈর দ্বিমত নাই কেন, ইমাম মালিক দ্বিমত নাই কেন, ইমাম আহমদ বিন হাম্বলের দ্বিমত নাই কেন? একমাত্র কারণ, যেই ব্যাপারে সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন সেই ব্যাপারে দ্বিমত পোষণ করার অধিকার কোন মুস্তাহিদ ইমামের থাকে না। বুঝে লাগলে বলুন তো? আমরা আবু বকরকে রসুলের প্রথম যোগ্য খলিফা মানলাম হানাফি মজাব মত, শাফি মজাব মত, মালিকি মজাব মত, না হাম্বলি মজাব মত, না সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা, সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা এই ব্যাপারে হানাফি শাফি একতলাপ করা জায়েজ নাই। সমস্ত মুস্তাহিদ ইমামগণ সাহাবায়ে কেরামের ইজমাকৃত সিদ্ধান্ত, ঐক্যবদ্ধ সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য। আর যে প্রশ্নটাই সাহাবাগণের যুগে আসেনি, মুস্তাহিদ ইমামগণের যুগে যে প্রশ্ন এসেছে সেই ব্যাপারে মুস্তাহিদ ইমামগণ যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে পারেন, তাহলে পরবর্তীকালীন দুনিয়ার কোন আলেমের অধিকার থাকে না মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করার, আপত্তি উত্থাপন করার। আর যে ব্যাপার মুস্তাহিদ ইমামগণের যুগে যেই ব্যাপার উদ্ভাবিতই হয়নি, পরবর্তীকালীন উলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করেন যে এইটা জায়েজ, তাহলে যারা আলেম নয় তাদের পক্ষে আপত্তি উত্থাপন করার অধিকার থাকে না। এক কথায়, সাহাবাগণের ইজমার বেলায় আপত্তি উত্থাপন করার অধিকার কোন মুস্তাহিদ ইমামের থাকে না, মুস্তাহিদগণের ইজমার বেলায় আপত্তি উত্থাপন করার অধিকার কোন আলেমের থাকে না, উলামায়ে কেরামের ইজমার বেলায় আপত্তি উত্থাপন করার অধিকার যারা আলেম নয় তাদের সেই অধিকার থাকে না। যেমন ওয়াজ মাহফিলে, তফসির মাহফিলে বলেন ওয়াজ মাহফিল ধর্মীয় অনুষ্ঠান কিনা, তফসির মাহফিল ধর্মীয় অনুষ্ঠান কিনা, এখানে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, এই প্রশ্নের জবাব কোরআন আছে, আছে রসুলের হাদিসে, আছে সাহাবায়ে কেরামের ইজমায়, আছে মুস্তাহিদ ইমামগণের ইজমায়, বর্তমান দুনিয়ার আলেমগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন ওয়াজ মাহফিলে তফসির মাহফিলে মাইকের ব্যবহার জায়েজ, যারা আলেম নয় তাদের অধিকার নাই এতে দ্বিমত পোষণ করা। গেল ইজমার তিন চার, বলুন ইজমা কোন সময় হয়? ইসলামের কোন বিধান সুস্পষ্ট ভাবে কোরআনে পাইলে, রসুলের হাদিসে পাইলে না না পাইলে? আবু বকরের খেলাফতের ব্যাপারটা কোরআনে তো পাইলামই না, রসুলের কোন হাদিসেও সুস্পষ্ট ভাবে পাইলাম না, পাইলাম কোথায়? সাহাবাগণের ইজমায়, পাইলাম কোথায়? সাহাবাগণের ইজমায়। সুতরাং ইজমার দ্বারা, ইজমার মধ্যে ও ইসলামের বিধান পাওয়া যায়, এটা নির্দেশ করে আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে ও উলিল আমরি মিনকুম বলেছে। আবার এই বিধানটা কোরআন হাদিসের আলোকে উদ্ভাবন করতে গিয়ে মুস্তাহিদগণ যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পেরে ভিন্ন ভিন্ন মুস্তাহিদের ভিন্ন ভিন্ন মত হয়, মুস্তাহিদগণের ভিন্ন ভিন্ন মতকেই এক একটা পথ বলা হয়, এই পথকেই আরবি ভাষায় মজহাব বলা হয়। এটার উদাহরণ দেখুন, কোন মুসলমান নারীকে যদি তার স্বামী তালাক দেয়, এই নারীর কি জীবনে দ্বিতীয় স্বামী গ্রহণ করার অধিকার ইসলামী আইনে থাকে? না থাকে না, থাকে। প্রথম স্বামী তালাক দেওয়ার সাথে সাথেই না কিছুদিন অপেক্ষা করার পর? এই কিছুদিনের পরিমাণ কত নির্দেশ দিয়ে আল্লাহ কোরআনে বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাক প্রাপ্তা নারীরা তিন কুরু পরিমাণ সময় অপেক্ষা করে ভিন্ন স্বামী গ্রহণ করবে, তিন কুরু সময়। এই কুরু শব্দের দুই অর্থ, একটা নারীদের ঋতুস্রাবকালীন অপবিত্র সময়কেও কুরু বলে, আর একটা নারীদের পবিত্রতাকালীন সময়কেও কুরু বলে। সুতরাং কোরআনের শব্দের মধ্যেই দুই অর্থ বিদ্যমান, কোরআনের শব্দের মধ্যেই দুই অর্থ বিদ্যমান। এবার কোন একটা অর্থ গণ্য করলে কোরআন বিরোধী হবে? হবে না। আবু হানিফা ঋতুস্রাবকালীন সময় গণ্য করেছেন, এটা হানাফি মাযহাব। ইমাম শাফিঈ পবিত্রতাকালীন সময় গণ্য করেছেন, এটা শাফিঈ মাযহাব। হানাফি মাযহাব মতো তালাকপ্রাপ্তা নারী তিন ঋতুস্রাবকালীন সময় অপেক্ষা করে ভিন্ন স্বামী গ্রহণ করবে, এই মজহাবটা হইল কোরআন বিরোধী, না কোরআন সাপেক্ষ। ইমাম শাফিঈ বলেন তালাকপ্রাপ্তা নারী তিন পবিত্রতাকালীন সময় অপেক্ষা করে ভিন্ন স্বামী গ্রহণ করবে, শাফিঈ মজহাবটা হইল কোরআন বিরোধী, না সেইটাও কোরআন সাপেক্ষ। হানাফি মজহাব কোরআন সাপেক্ষ, শাফিঈ মজহাব কোরআন সাপেক্ষ। মজহাব হইল কেন, দুই ফত হইল কেন? দুই ফতের সুযোগ কোরআনের ভিতরে আল্লাহ দিয়েছেন। সুতরাং কোরআনে আল্লাহ এমন শব্দ ব্যবহার করে মজহাব ভিন্ন ভিন্ন মজহাব পালন করলে যে সওয়াব হবে সেই সেই পথ নির্দেশ করে দিয়েছেন। সুতরাং মজহাব উদ্ভাবনের ব্যবস্থা আল্লাহ কোরআনে দিয়েছেন, মজহাবের সমর্থন আল্লাহ কোরআনে দিয়েছেন, মজহাব উদ্ভাবনের ব্যবস্থাও রাসুল হাদিসে দিয়েছেন, মজহাব সমর্থনের নির্দেশও রাসুল তার হাদিসে দিয়েছেন। এমত অবস্থায় মজহাবের নিন্দা করার মানে কোরআনের এই সমস্ত ঘোষণার নিন্দা করা, মজহাবের নিন্দা করার মানে রসুলের এই সমস্ত হাদিসের নিন্দা করা। এই জন্য যারা মজহাবের নিন্দা করে এরা হল নরমপন্থী লামজহাবী, না চরমপন্থী, এরা চরমপন্থী লামজহাবী। চরমপন্থী লামজহাবীরা সূরায়ে তোহার 5 নম্বর আয়াতের দুহাই দিয়া বলে আল্লাহ আরশ ছাড়া আর কোথাও নাই, যেহেতু সূরায়ে তোহার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ শুধুমাত্র আরশেই আছেন। এই হল তর্জমা। এই তর্জমাটা তারা মন গড়া করে, এটা কোরআনের অপব্যাখ্যা, মন গড়া তর্জমা। আলাল আরশ ইস্তাওয়ার তো শুধুমাত্র আরশেই আছেন না, আলাল আরশ ইস্তাওয়ার অর্থ অন্যান্য আয়াতের সাথে মিলাইলে পরিষ্কার হয়ে যায় আল্লাহ আরশে ও আছেন, আরশে ই আছেন না আরশে ও আছেন। ই চরমপন্থী লামাজহাবীদের মধ্যে আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ই আয়াতের তর্জমায় ও আর ই এর বেশ কম। তারা বলে আরো সে ই আছেন, আপনারা আরো সে ও আছেন। কেন? একায়েতে বলেছেন আল্লাহ আরো সে আছেন, আর একায়েতে বলেছেন আসমানে আছেন, আর একায়েতে বলেছেন সমস্ত বান্দার সাথে সাথে আছেন, আর একায়েতে বলেছেন কোথাও অনুপস্থিত নয়। তাহলে লামাজাবিরা একে তো কোরআনের অন্য আয়াত মানল না, চরমপন্থী লামাজাবিরা এক আয়াত মানল সঠিকভাবে না বিকৃত আকারে। সুতরাং লামাজাবিদের শুধু আমলেই বাতিল না আকিদাও বাতিল, লামাজাবিদের আকিদাও বাতিল। এদের বাতিল আকিদা গুলির মধ্যে একটা হইল, এদের আকিদা হইল আল্লাহ আসমানের নিচে কোথাও নাই, এটা বাতিল আকিদা। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলে দিয়েছেন তিনি কোথাও অনুপস্থিত নন। হাদিস শরীফে আল্লাহর রাসূল পরিষ্কার বলে দিয়েছেন ইন্নাকুম লা তাদউনা আসমা ওয়ালা গায়বা, তোমরা বদিরকে বদিরের কাছে দোয়া করছো না, তোমরা যে আল্লাহর কাছে দোয়া করছো তিনি বদির নন, তিনি সব কথা শোনেন এবং তিনি অনুপস্থিত নন, তিনি সবখানে আছেন। চরমপন্থী লামাজহাবীদের একটা বাতিল আকিদা হল আল্লাহ আসমানের নিচে নাই। এই আকিদাটা কোরআন সাপেক্ষ না সরাসরি কোরআন বিরোধী? এই আকিদাটা হাদিস নির্ভর না সরাসরি হাদিস বিরোধী? সুতরাং লামাজহাবীদের এই সমস্ত আকিদা সরাসরি কোরআন বিরোধী, সরাসরি হাদিস বিরোধী। এই জন্য চরমপন্থী লামাজহাবীদের শুধু আমল বাতিল নয় আকিদাও বাতিল। যত বাতিল আকিদা এদের আছে এর মধ্যে এটা হইল একটা। আরেকটা বাতিল আকিদা, লামাজহাবীরা বলে রাসূল রওজা শরীফের ভিতরে মুর্দা, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন আল আমবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা ইউসাল্লুন, নবী রাসূলগণের সবাই দাফন করার পরে রওজা শরীফের ভিতরে জীবিত হয়ে নামাজে লিপ্ত থাকেন। রাসুল বলেন নবী রসুলগণ রওজা শরীফের ভিতরে জীবিত থাকেন, চরমপন্থী লামাজহাবীরা বলে মুর্দা থাকেন। রসুল বলেন জিন্দা থাকেন, তারা বলে মুর্দা থাকেন। সুতরাং লামাজহাবীদের এই আকিদাটাও হাদিস নির্ভর না সরাসরি হাদিস বিরোধী? বুঝে থাকতে বলুন, লামাজহাবীদের শুধু আমল বাতিল না আকিদাও বাতিল। এক নম্বর বাতিল আকিদা আসমানের নিচে আল্লাহ নাই, দুই নম্বর বাতিল আকিদা রসুল রওজা শরীফে মুর্দা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা সমস্ত নবী রসুলগণ যার যার রওজা শরীফে জিন্দা। একটা দুইটা উদাহরণ গতকাল গেছে বাতিল আমলগুলির, এক দুইটা উদাহরণ গেছে কিনা গতকাল। এর মধ্যে একটা হইল এরা বলে তারাবির নামাজ আট রাকাত, হাদিস দিয়া দলিল দেয়। কি দিয়া দলিল দেয়? আল্লাহ রসুল সালসাম বিতির সহ এগারো রাকাত পড়েছেন, সুতরাং এগারো রাকাতের তিন রাকাত বাদ দিলে আট রাকাত থাকে। অথচ যে হাদিসে এই কথাটা আছে সেই হাদিসে উল্লেখ আছে এই আট রাকাত নামাজ আল্লাহ রসুল বারো মাস পড়তেন, বারো মাস। সুতরাং এটার নাম তারাবী না তাহাজ্জুদ। তাহলে কিসের দলিল, কোন হাদিস দিয়া দিল? তারাবীর দলিল তাহাজ্জুদের হাদিস দিয়া দিল। ইত্রামিয়ার কারে কয়, বানরামিয়ার কারে কয়? ভিন্ন হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ ২৩ রাকাত নামাজ পড়তেন। এবার বলুন ২৩ রাকাত থেকে বিতিরের ৩ রাকাত বাদ দিলে ক রাকাত থাকে? এই হাদিসের সাথে সাথে উল্লেখ আছে এই ২০ রাকাত নামাজ আল্লাহর রাসূল শুধু রমজানে, শুধু রমজানে, শুধু রমজানে পড়তেন। সুতরাং ৮ রাকাতের হাদিস হইল তাহাজ্জুদের বেলায়, ২০ রাকাতের হাদিস হইল তারাবির বেলায়। এরা তারাবির হাদিস গোপন রাখে আর তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দেয়। সুতরাং এদের আমল সহি, আমল বাতিল? এদের আমল বাতিল। আবার বলে কি হাতে আমরা কোরআন হাদিস ছাড়া আর কোনো দলিল তো মানি না, হাদিসের মধ্যেও আবার সহি হাদিস ছাড়া আর কোনো হাদিস মানি না। কি গুরাদ দিন বুঝো সহি হাদিস অর্থ? বাংলাদেশের সাধারণ মুসলমান সহি শব্দের অর্থ বুঝে শুদ্ধ, আর সহি না অর্থ বুঝে অশুদ্ধ। কি বলেন? বাংলাদেশের সাধারণ মুসলমান সহি শব্দের অর্থ বুঝে শুদ্ধ, আর সহি না অর্থ বুঝে ভুল অশুদ্ধ। এই অর্থ বুঝাইয়া যদি সহি হাদিস কইয়া দেখো, তাহলে তোমার মতো বান্দর জগতে আর কেউ হতে পারে না। অথচ ইলমে হাদিসের পরিভাষায় সহি হাদিস শুদ্ধ অর্থে ব্যবহৃত নয়, ভিন্ন অর্থে ব্যবহৃত। এই কথাটাই গতকাল বলেছিলাম, হাদিসের পরিভাষাগুলি বুঝার মতো যোগ্যতা অর্জন করার জন্য একটা না দশ বৎসর মাদ্রাসায় কোনো না কোনো উস্তাদের কাছে লেখাপড়া করতে হয়। এই সমস্ত চরমপন্থী লামাধাবীরা কোনো উস্তাদের কাছেও নয়, কোনো মাদ্রাসায়ও নয়, নিয়মিত লেখাপড়া করে না, বাজার থেকে চটি বই কিনে কিনে বাংলা অনুবাদ করে পরে বলে বুখারি শরীফে পাইছি। এরা কয় সহি হাদিস ছাড়া কোন হাদিস মানে? অথচ সাধারণ মুসলমানে বুঝে নেয় ঠিক কথাই তো, হাদিস সহি না হইলে মানব কেন? তাহলে এখানে জনসাধারণ সহি বলতে কি বুঝে? শুদ্ধ বুঝে। হাদিস সহি না বলতে ভুল বুঝে। এখানে কত বড় বান্দা বিটা করে এটা বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ শোনাচ্ছি, শুনুন। আপনারা জানেন সারা দুনিয়ার সমস্ত সহি হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সহি হাদিসের কিতাব হইল সহি বুখারী শরীফ। অনেক লম্বা নাম আছে, এটা অতি সংক্ষিপ্ত নাম হলো সহিহুল বুখারী, আর মাদ্রাসার ছাত্র উস্তাদগণের পরিভাষায় বলে সহি বুখারী শরীফ। এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যিনি সহি বুখারী শরীফ নামের সহি হাদিসের কিতাব লিখেছেন, ইমাম বুখারীর সংরক্ষণে 600,000 হাদিস ছিল। বলুন, ইমাম বুখারী রহমতুল্লাহের সংরক্ষণে কি পরিমাণ হাদিস ছিল? 600,000 হাদিস ছিল। 300,000 হাদিস উনার মুখস্থ ছিল, আরো 300,000 হাদিস উনার কাছে লিপিবদ্ধ ছিল। এর মধ্য থেকে বাছাই করে সহি বুখারী শরীফের মধ্যে উনার কিতাবের মধ্যে প্রসিদ্ধ বিবরণ মতে মাত্র 6,275 খানা হাদিস লিখেছেন, অর্থাৎ প্রায় 6,000 হাদিস এই কিতাবে লিখেছেন। 600,000 হাদিস থেকে বাছাই করে 6,000 হাদিস লিখলেন, আর 594,000 হাদিস লিখলেন না কেন? প্রশ্নের জবাবে তিনি নিজেই বলেন, এই হাদিসগুলি আমার যাচাইয়ে সহি নয়। কথা বুঝে তাকে বলুন, ইমাম বুখারীর সংরক্ষণে কি পরিমাণ হাদিস ছিল? এর মধ্যে বুখারী শরীফে লেখছেন মাত্র, সহি বুখারীতে লেখছেন মাত্র প্রায় 6,000, আর বাকি রইল 594,000। এই 594,000 হাদিস তিনি লেখলেন না কেন? এর কারণ দর্শাইয়া তিনি নিজেই কি বলেন, বাকি 594,000 হাদিস আমার যাচাইয়ে সহি নয়। তাহলে সহি নয় অর্থ যদি ভুল হইয়া থাকে, তাই এই লামাজামিরা বলো, তোমার নবী কি 594,000 ভুল কথা বলেছিলেন? তাইলে তুমি সহি আর সহি না বলতে নিজেই কি গুরার ডিম বুঝো? আর এই সমাজের হানাফি মুসলমানদেরকে সহি হাদিস বলতে কি গুরার ডিম বুঝাতে চাও? তাই আপনাদের আর ঘুমিয়ে থাকার সময় নেই। এদের খপ্পর থেকে নিজেদের ইমান হেফাজতের জন্য, এদের খপ্পর থেকে নিজেদের আমল হেফাজতের জন্য পুরাপুরি না বুঝলেও আগেই বুঝি, এই হাদিসের পরিভাষাগুলি বুঝার জন্য মাদ্রাসায় একটা না দশ বছর লেখাপড়া করতে হয়। যারা এইরকম লেখাপড়া করেননি, আপনাদের ইমান হেফাজতের জন্য চরমপন্থী লামাজহাবীদের খপ্পর থেকে, আপনাদের আমল হেফাজতের জন্য আপনাদের অন্তত মোটামুটি ভাবে জানা দরকার সহি হাদিস কাকে বলে। রাসুলের তিনটা জিনিসের নাম রাসুলের হাদিস, রাসুলের কথা, রাসুলের কাজ, রাসুলের সমর্থন, এই তিনটা জিনিসের নাম হাদিস। আমাদের যুগ পর্যন্ত রাসুলের হাদিসগুলি পৌঁছত কিভাবে? বর্ণনা পরম্পরায়। রাসুলের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন তার সাহাবি, সাহাবির কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন তাবেঈ, তাবেঈর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন তাবে তাবেঈ, তার কাছ থেকে তার ছাত্র, তার কাছ থেকে তার ছাত্র, তার কাছ থেকে তার ছাত্র, এইরকম একটা বর্ণনা সূত্রে সর্বযুগে রাসুলের হাদিস উম্মতের কাছে পৌঁছে। বুঝে দেখে বলুন, রাসুলের হাদিসগুলি আমরা এমনিতেই পাই না, বর্ণনা সূত্রে পাই। এই সমস্ত বর্ণনাকারীদের একটা হাদিসের যত বর্ণনাকারী আছে এর এক একজন বর্ণনাকারীকে পৃথক পৃথক ভাবে ইলমে হাদিসের পরিভাষায় রাবি বলা হয়, আর একটা হাদিস যতজন বর্ণনাকারীর মাধ্যমে আমি পর্যন্ত পৌঁছলো এই সমস্ত বর্ণনাকারীদের সমষ্টিকে হাদিসের সনদ বলা হয়, আর বর্ণিত হাদিসটাকে ইলমে হাদিসের পরিভাষায় হাদিসের মতন বলা হয়। এবার বলুন, রসুলের হাদিস বর্ণনা করার জন্য কোন যোগ্যতার দরকার নাই না যোগ্যতার দরকার আছে? এবার বলুন, কোন রকমের যোগ্যতা, কোন একটা যোগ্যতা কি সর্বলোকের মধ্যে এক সমান ভাবে তাকে না বেশ কম হয়? ঠিক তেমনি ভাবে রসুলের হাদিস বর্ণনাকারীদের মধ্যেও যোগ্যতার বেশ কম হয়। মুহাদ্দিসিনে কেরাম এই যোগ্যতার বেশ কমের কারণে হাদিস বর্ণনাকারীদের যোগ্যতাটাকে তিন ভাগে বিভক্ত করেছেন, উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী। না অযোগ্য, হ্যাঁ নিম্নতম যোগ্যতা অযোগ্য নয়, অযোগ্যের বর্ণিত হাদিস গ্রহণযোগ্য নয়। হাদিসের বর্ণনাকারীরা এদের যোগ্যতায় ব্যবধান হয়, একদল বর্ণনাকারী উত্তম যোগ্যতা সম্পন্ন, আরেক দল বর্ণনাকারী মধ্যম যোগ্যতা সম্পন্ন, আরেক দল বর্ণনাকারী নিম্নতম যোগ্যতা সম্পন্ন। কাজেই ইলমে হাদিসের পরিভাষায় উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে সহি হাদিস বলা হয়, মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে হাসান হাদিস বলা হয়, নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে সহি হাদিস বলা হয়। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন সহি হাদিস অর্থ শুদ্ধ হাদিস? তাহলে এই চরমপন্থী লামাজাবীরা আপনারা যে কয় যে ইসলামের দলিল হিসাবে কুরআন মানি আর সহি হাদিস মানি, কি গুরাদ দিন বুঝছো তুমি নিজেই সহি সহি শব্দের অর্থ, আর এই সমাজকে কি গুরাদ দিন বুঝাতে চাও? এবার বলেন তো আপনারা কোন হাদিস মানেন কোন হাদিস মানেন না? হ্যাঁ আমরা সব হাদিস মানি, তবে ইসলামী আকীদা প্রমাণের জন্য সহি হাদিস দিয়া দলিল দিতে হয়। ইসলামের কোন আমল প্রমাণের জন্য হাসান হাদিসের দলিল যথেষ্ট হয়, আর কোন আমলের ফজিলত জয়ীফ হাদিসের দ্বারাও প্রমাণিত হয়। সুতরাং আকিদার বেলায় আমরা সহি হাদিস মানি, আমলের বেলায় আমরা হাসান হাদিস মানি, ফজিলতের বেলায় আমরা জয়ীফ হাদিসও মানি। কথা পরিষ্কার বুঝলেন? সুতরাং এরা যে বলে যে ইসলামী শরীয়তের দলিল হিসাবে আমরা কুরআন মানি হাদিস মানি আর কিচ্ছু মানি না, এই কথাটা কি বাস্তব না ভ্রান্ত? অথবা এই লামাজাবীদের ভ্রান্ত, অথবা এদের আকিদা ভ্রান্ত, এদের আমল ভ্রান্ত, এদের সবকিছু ভ্রান্ত। কাজে কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে এই মুস্তাহিদগণের ভিন্ন ভিন্ন মতের ব্যবস্থা দিয়েছেন, সালাসাতা কুরু শব্দের জ্বলন্ত প্রমাণ। হানাফি মজাব কুরআনের শব্দ ভিত্তিক, শাফি মজাব কুরআনের শব্দ ভিত্তিক, কাজে হানাফি মজাবকেও কুরআন বিরোধী বলার অবকাশ নাই, শাফি মজাবকেও কুরআন বিরোধী বলার অবকাশ নাই। বাকি রইল যুক্তি তর্কের ভিত্তিতে আমাদের দৃষ্টিতে হানাফি মজাবের ব্যাখ্যার চেয়ে শাফি মজাবের ব্যাখ্যার চেয়ে হানাফি মজাবের ব্যাখ্যা অধিক গ্রহণযোগ্য। ওইটা গ্রহণযোগ্য নয় তা নয়, অধিক গ্রহণযোগ্য। হানাফি মজহাব এর ব্যাখ্যা, ইমাম আবু হানিফার ব্যাখ্যা, হানাফি মজহাবের ইমামগণের ব্যাখ্যা আমাদের কাছে অধিক যুক্তিসঙ্গত, অপেক্ষাকৃত অধিক যুক্তিসঙ্গত। এই জন্য আমরা হানাফি মজহাবের অনুসরণ করি, শাফি মজহাবের ব্যাখ্যাকে আমরা ভুল বলি না, শাফি মজহাবের রক ব্যাখ্যাকে আমরা বাতিল বলি না, ভ্রান্ত মতবাদ বলি না। তবে তাদেরটাও গ্রহণযোগ্য, কম গ্রহণযোগ্য, আমাদের মজহাবের ইমামগণের ব্যাখ্যা বিশ্লেষণটা বেশি গ্রহণযোগ্য। সুতরাং কোন মজহাবই বাতিল নয়, সব মজহাব হক। এই ব্যাপারটা আপনাদের কেমনে বোঝাই একটা দুইটা উদাহরণ দিই, এক দুই মিনিটে ভারী কিনা দেখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জিন্দেগীর শেষ দশটা বছরে যতগুলি জেহাদ পরিচালনা করেছিলেন এর মধ্যে একটা জেহাদের নাম ছিল বনি কুরাইজা যুদ্ধ। বনি কুরাইজা এক বংশের লোক, এদের বিরুদ্ধে আল্লাহ রাসূল যে সাহাবায়ে কেরামকে মুজাহিদ বাহিনীকে পাঠাইছিলেন তাদেরকে বলে দিয়েছিলেন তোমরা এত তাড়াতাড়ি যাবে যেন গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়তে পারো, কিন্তু শেষ পর্যন্ত রাস্তায় ঘটনাক্রমে তাদের এমন দেরি হয়ে গেল যে গন্তব্যস্থলে গিয়ে পড়লে আর সময় থাকবে না, কাজা পড়তে হবে, আর সময়ের ভিতরে পড়তে হইলে আসরের নামাজ রাস্তায় পড়তে হবে। এখন সুস্পষ্টভাবে কোরআনের নির্দেশ মানতে গেলে রসুলের হাদিস মানা সম্ভব হয় না, রসুলের হাদিস সুস্পষ্টভাবে মানতে গেলে কোরআনের নির্দেশ মানা সম্ভব হয় না। অস্পষ্টতা দেখা গেল, দেখা দিল, এমত অবস্থায় কি কর্তব্য? ইস্তেহাত করে সমাধান বের করবেন। তারা ইস্তেহাত করলেন, ইস্তেহাত কিরা, একদল মুজাহিদিন বললেন আমরা রসুলের কথা মতো গন্তব্যস্থলে গিয়ে কাজা করবো, আর একদল মুজাহিদিন বললেন আমরা কোরআনের বিধান মতো রাস্তায় আসরের নামাজ পড়বো। একদিনের আসরের নামাজ দিয়া রসুলের সাহাবাদের মধ্যে কটা মজা বইল? দুইটা মজা বইল। দুনু মজাবের বিবরণ রসুলের সামনে পেশ করা হইল, রসুল দুনু মজাবকে সমর্থন দিয়া দিলেন। কি বলেন, রসুলের যুগে মজাব হয়েছিল? রসুলের সামনে মজাবের বিবরণ পেশ করা হয়েছিল? রসুল অনাস্তা দিয়েছিলেন না সমর্থন দিয়েছিলেন? সমর্থন দিয়েছিলেন। এই পর্যন্তই শেষ নয়, সহি বুখারী শরীফের হাদিসে আছে, সহি মুসলিম শরীফের হাদিসে আছে, তিরমিজি শরীফের হাদিসে আছে, আরো আরো বিভিন্ন কিতাবের হাদিসে আছে। আল্লাহ রসুল পরিষ্কার বলে দিয়েছেন, ইস্তেহাদগত মতভেদ হইলে কোন মজাবেই কোন মতেই গুনা নাই, উভয় মতে সব। কিন্তু লামাজহাবীদের মধ্যে যেহেতু মুস্তাহিদ নাই, এরা এমনে কইলেও গুনা, তুই কোন দলিল মতে কইলে, তেমনে কইলেও গুনা, তুই কোন দলিল মতে কইলে। কাজেই লামাজহাবীদের মতবাদ বাতিল, লামাজহাবীদের মতবাদ বাতিল। সাহাবায়ে কেরামের মধ্যে লামাজহাবীরা বলে যে ইসলামে কোন মজাব থাকলে সাহাবায়ে কেরামের মধ্যে হইল না কেন? সাহাবায়ে কেরামের মধ্যে অসংখ্য অগণিত মজাব ছিল, গণ্ডমূর্খরা জানে না। হযরত আয়েশার একটা আলাদা মজাব ছিল, হযরত ইবনে আব্বাসের আলাদা একটা মজাব ছিল, হযরত ইবনে মাসুদের আলাদা একটা মজাব ছিল, হযরত আবু বকরের আলাদা একটা মজাব ছিল, হযরত উমরের আলাদা একটা মজাব ছিল, হযরত উসমানের আলাদা একটা মজাব ছিল। চার ইমামের, চার মজাবের চার ইমাম সাহাবাগণের সমস্ত মজাবকে চার মজাবের মধ্যে সমন্বয় সাধন করে দিয়েছেন। বর্তমান দুনিয়াতে চার মজাব যারা পালন করে, এরা সমস্ত সাহাবাগণের মজাব পালন করে। বর্তমান দুনিয়াতে চার মজাবের একটাও যারা মানে না, এরা কোন সাহাবির মজাব মানে না। এরা বলে যে আমরা মজাব মানি না, হাদিস মানি। মজাব না মানা পর্যন্ত হাদিস মানার কোন পথ নাই। এর একটা দুইটা উদাহরণ দেখুন। তোমরা যে সহি হাদিস মানো আর কোন হাদিস মানো না, সহি হাদিস কারে কয় এই ব্যাপারে ইমাম মুসলিমের মজাব আলাদা, ইমাম বুখারীর মজাব আলাদা। কো তুই মুসলিমের মজাব মতো সহি হাদিস মানস না বুখারীর মজাব মতো সহি হাদিস মানস? যদি কস মুসলিমের মজাব মতো তবু হাদিস মানার আগে মজাব মানতে হইল, যদি কস বুখারীর মজাব মতো তবু হাদিস মানার আগে মজাব মানতে হইল। বুঝে থাকতে বলুন, হাদিস মানা যায় মজাব না মেনে, না হাদিস মানতে হইলে আগে মজাব মানতে হয়? মজহাব মানা ছাড়া হাদিস মানার কোন পথ নাই। আরেকটা উদাহরণ দেখুন, আমি আশা করি আপনারা সবাই বিশ্বাস করেন, মেরাজের রাত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বশরীরে সাতাশ মানের উপরে গিয়েছিলেন, বেশ দূরত্ব পরিদর্শন করেছিলেন, আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন, কিন্তু চাক্ষুষভাবে আল্লাহকে দেখেছিলেন কিনা এই কথাটা হাদিসে অস্পষ্ট। এই কথাটা হাদিসে এখন কি করতে হবে? কেউ বলেন ইস্তেহাদ, ইস্তেহাদের মাধ্যমে সুস্পষ্ট ব্যাখ্যা বের করতে হবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা ইস্তেহাদ করে বলেন আল্লাহর সাথে কথা বলেছেন কিন্তু চর্ম চোখে দেখেননি, এটা হইল আয়েশার মজাব। এটা কার মজাব? আয়েশার মজাব। হযরত রসুলের চাচাতো ভাই এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির কুরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রসুল যখন আল্লাহর সাথে কথাবার্তা বলতেছিলেন চাক্ষুষভাবেই আল্লাহকে দেখেছিলেন। এটা কার মজাব? লামাজাবির আর বাফের মজাব না ইবনে আব্বাসের মজাব? বলুন, রসুল মেরাজের রাতে আল্লাহকে দেখেছিলেন কিনা এই প্রশ্নে সাহাবাদের মধ্যে কটা মজাব হইল? নবীর ঘরের ভিতরে নবীর বিবি আয়েশার মজাব একটা, নবীর চাচাতো ভাই ইবনে আব্বাসের মজাব একটা। তুমি যে কো হাদিস মানো মজাব মানো না, তুমি যদি বলো মেরাজের রাত্রে রসুল আল্লাহকে দেখেছিলেন তাহলে ইবনে আব্বাসের মজাব মানছো, যদি বলো মেরাজের রাত্রে রসুল আল্লাহকে দেখেননি তাহলে আয়েশার মজাব মানছো। সুতরাং মজহাব না মানা পর্যন্ত হয়তো আয়েশার মজাব মানতে হবে মেরাজের হাদিস মানতে হইলে, আর না হয় ইবনে আব্বাসের মজাব মানতে হবে হাদিস মানতে হইলে, আর না হইলে যে বলে আমি আয়েশার মজাব মানি না ইবনে আব্বাসের মজাব মানি না, সাতবার মইরা সাতবার জিন্দা হইলেও মেরাজের হাদিস মানার কোন পথ নাই। নারায়ে তাকবীর, নারায়ে জিন্দাবাদ, আস্তরে ভেঙে দাও, পুড়িয়ে দাও, মজব ছাড়া অন্য কিছু না মানব না, অলমে দাও বন, জিন্দাবাদ জিন্দাবাদ, মজহাবের বিরুদ্ধে তিরস্কার করিয়া, মজহাবের ব্যাপারে বিষ উদ্গার করিয়া বর্তমান দুনিয়ার এমন একজন ইসলামের হিরু যে ইসলাম সম্পর্কে লেখাপড়া করবে দূরের কথা, জানবে দূরের কথা, শিখবে দূরের কথা, কুরআনের সহিহ তেলাওয়াত জানে না, এই লোকটার নাম ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েক মজহাবের বিরুদ্ধে বিশুদ্ধার করে বলে বর্তমান দুনিয়ার একদল মুসলমান নিজের আরে হানাফি বলে পরিচয় দেয়, আর একদল মুসলমান নিজের আরে সাফি বলে পরিচয় দেয়, আর একদল মুসলমান নিজের আরে মালিকি বলে পরিচয় দেয়, আর একদল মুসলমান নিজের আরে হাম্বলি বলে পরিচয় দেয়। অনুরোধ করে বলি, ঠিক বেঠিক কিছু বলবেন না, আমি জাকির নায়েকের বক্তব্য আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি, এরপরে আপনারা ঠিক বেঠিক বলবেন, বক্তব্যের সাথে ঠিকও বলবেন না বেঠিকও বলবেন না। জাকির নায়েক বলে, আমি জিজ্ঞাসা করি, মুহাম্মদ রাসূলুল্লাহ হানাফি ছিলেন না সাফি ছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন? তিনি তো সাফিও ছিলেন না হানাফিও ছিলেন না, মালিকিও ছিলেন না হাম্বলিও ছিলেন না, তিনি শুধুমাত্র একজন মুসলমান ছাড়া আর কিছুই ছিলেন না। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ যা ছিলেন তার সমস্ত উম্মতকেও তাই হতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ যেমন ভাবে কোন মজহাবের অনুসারী ছিলেন না, তার কোন মুসলমান উম্মত কোন মজহাবের অনুসারী হতে পারে না। এই কুফুরি বেঈমানি শয়তানি বক্তৃতা ডাক্তার জাকির নায়েকের, তার বক্তৃতার ভিতরে কতগুলি কুফুরি আছে, তার বক্তৃতার ভিতরে কতগুলি বেঈমানি আছে, তার বক্তৃতার ভিতরে কতগুলি শয়তানি আছে লক্ষ্য করুন। মুহাম্মদ রাসূলুল্লাহ যা ছিলেন তার সমস্ত উম্মতকে তাই হতে হবে, এই কথা যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া যায়, আমি জিজ্ঞেস করব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী ছিলেন না তাবেঈ ছিলেন? তিনি যা ছিলেন উম্মতকে না বলে তাই হতে হবে, তিনি রসুল ছিলেন, উম্মত যদি কয় তাহলে আমরাও রসুল, ইমান থাকবে নি একটা না সবটি কাফের হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ যা ছিলেন উম্মতে যদি বলে আমিও তাই, এ যে কাফের এর মধ্যে কোন সন্দেহ নাই। তিনি রাসূলুল্লাহ ছিলেন যে উম্মতে বলবে আমি রাসূলুল্লাহ সে কাফের, তিনি শাফিউল মুজদিবিন ছিলেন যে বলবে আমিও শাফিউল মুজদিবিন এ কাফের হতে বাধ্য, মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামুন নবীন ছিলেন যে বলে আমিও খাতামুন নবীন এ কাফের হতে বাধ্য, মুহাম্মদ রাসূলুল্লাহ রহমতুল লিল আলামিন ছিলেন যে বলবে আমিও রহমতুল লিল আলামিন কাফের কাফের। মুহাম্মদ রাসূলুল্লাহ যা ছিলেন উম্মতকেও তাই হতে হবে, বক্তব্য বাস্তব না শয়তানি, বাস্তব না বেঈমানি, বক্তব্য বেঈমানি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী ছিলেন না একদল মুসলমান সাহাবী ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ তাবেঈ ছিলেন না একদল মুসলমান তাবেঈ ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ তাবে তাবেঈ ছিলেন না একদল মুসলমান তাবে তাবেঈ ছিলেন। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ কি ছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সকলের সমর্থনদাতা ছিলেন, সাহাবাগণ মুহাম্মদ রাসূলুল্লাহর সমর্থিত, তাবেঈন মুহাম্মদ রাসূলুল্লাহর সমর্থিত, তাবে তাবেঈন মুহাম্মদ রাসূলুল্লাহর সমর্থিত। আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেন, খাইরুল কুরুন কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা ইয়াফশুল কিযব, শ্রেষ্ঠ মুসলমান আমার যুগের মুসলমান সাহাবায়ে কেরাম, দুই নম্বরে শ্রেষ্ঠ মুসলমান তারপরের যুগের মুসলমান তাবেঈন, তিন নম্বরে শ্রেষ্ঠ মুসলমান তারপরের যুগের মুসলমান তাবে তাবেঈন। আমার এবার আমার কথা বুঝে দেখতে বলুন, মুহাম্মদ চুনগণ্ড মূর্খ যদি প্রশ্ন করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবা ছিলেন না তাবেঈ ছিলেন না তাবে তাবেঈ ছিলেন, কি জবাব দিবেন? বলবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবা তাবেঈ তাবে তাবেঈন কিছুই ছিলেন না, সকলের অনুমোদনদাতা ছিলেন। ঠিক তেমনি ভাই এই গণ্ড মূর্খের প্রশ্ন, মুহাম্মদ রাসূলুল্লাহ হানাফি ছিলেন না সাফি ছিলেন না মালিকি ছিলেন? কিছুই ছিলেন না, সমস্ত মজহাবের অনুমোদনদাতা ছিলেন। সহি বুখারী শরীফে আল্লাহর রাসূল সব ইসলামের সব মজহাবের অনুমোদন দিয়েছেন, সহি মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে আল্লাহর রাসূল ইসলামের সব মজহাবের অনুমোদন দিয়েছেন। বলুন, মোহাম্মদ রাসূলুল্লাহ হানাফি ছিলেন না সাফি ছিলেন, না সকল মাযহাবের অনুমোদনদাতা ছিলেন? সুতরাং তিনি হানাফি ছিলেন না সাফি ছিলেন, এই প্রশ্ন যেমন কুয়ার তুমি, ঠিক তেমনি ভাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাহাবি ছিলেন না তাবি ছিলেন, এই প্রশ্ন কুয়ার তুমি ছাড়া আর কিছু নয়। এত দূরে না গিয়ে একটু কাছের থেকে বলি, পাঁচ বেলার নমাজের মসজিদের নমাজের জমাতে যিনি জমাত পরিচালনা করেন তার পরিচয়, যিনি জমাতের জন্য আজান দেন তার পরিচয়, আজান শুনে যারা জমাত শরীক হয় তাদের পরিচয়, একদিনের একটা নমাজের একটা জমাতের সমস্ত মুসল্লির যদি এক পরিচয় হয় না, তোমারে কোন গর্দবে শিক্ষা দিছে? মুহাম্মদ রাসূলের সমস্ত উম্মতের এক পরিচয় হবে, ইসলাম শিখছো কোথায়? ইসলাম শিক্ষা দিতে চাও না নিজেও কুফুরি শিখেছ? দুনিয়ার মুসলমান কেউ কুফুরি শিখাতে চাও? আজকের মতো আমি আমার সব কথার সারমর্ম এইটুকু আপনাদের সামনে উল্লেখ করতে চাই, যদি আগামী বছর কমিটির পক্ষ থেকে স্মরণ রাখা হয় আমাকে স্মরণ রেখে দেওয়া হয়, পরবর্তী আলোচনা শুরু হবে। সূরা তোহার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ আরো সেই আসেন, আরো সে আরো সেই, তাইলে তাদের আমল বাতিল না আকীদাও বাতিল? এই পর্যন্ত আজকের আলোচনা গুলো, আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। বসুন বসুন।